wa amil salihan wa ta'ala innani minal muslim. Amin muslimah. Sekarang এই মুসলমান এটা বড় নিয়ামত, ইসলাম হচ্ছে বড় নিয়ামত, আর এই নিয়ামতটা আপনার পরিপূর্ণ হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে আরাফাতের দিনে। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত উত্তীর্ণ হয়েছে কখন? উমর ইবনে খাত্তাব বলছেন, তাকে ইহুদিদের এক ব্যক্তি বলল, হে আমিরুল মুমিনীন, আপনাদের কিতাবের একটা আয়াত যা আপনারা পাঠ করে থাকেন, ওই আয়াত যদি ইহুদি সম্প্রদায়ে আমাদের উপরে অবতীর্ণ হতো, তাহলে যেদিনে অবতীর্ণ হয়েছে ওই দিনটাকে আমরা ঈদ বলে গণ্য করে থাকি। গুরুত্ব বুঝে অথচ দিন গ্রহণ করে না, সব থেকে দিন গ্রহণ করার ব্যাপারে ইহুদিরা যে আমাদের উপরে অবতীর্ণ হলো, আমরা ঈদ গ্রহণ করতাম দিনটাকে। তিনি বললেন কোন আয়াত? ইহুদি বলল ওই যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই দিনটিকে আমরা জানি এবং সেই স্থানটিকেও আমরা জানি, চিনি, যে স্থানে ওই আয়াত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, যখন তিনি জুমার দিন, দ্বিতীয় কি দিন জুমা, এটা অন্য এক ঈদের দিন, জুমার দিন সাপ্তাহিক ঈদ, জুমার দিন ছিল, আর তার উপরে আরাফাত ময়দানে আল্লাহর নবী, হ্যাঁ আরাফাত ময়দানে দণ্ডায়মান ছিলেন, তখন এই আয়াত অবতীর্ণ হয়েছে। ওই দিনটা আমাদের এমনিতেই ঈদের দিন, এমনিতেই ঈদের দিন, আরাফাত দিন মুসলিম হাজিদের ঈদ, মুসলিম হাজিদের ঈদ, এই জন্য আরাফাতে হাজিদের রোজা রাখা চলবে না, সারা বিশ্বের মুসলমানরা রোজা রাখবে, কিন্তু আরাফাত দিনে আরাফাতে হাজিরা রোজা রাখবে না, কেননা ওটা হচ্ছে ঈদের দিন, আর ঈদের দিনে রোজা রাখা হারাম। আপনি কোরবানি করে রাখতে পারেন না, ঈদের দিনে রোজা রাখতে পারেন না, হারাম। আরাফাত দিনে, আরাফাত দিন হচ্ছে হাজিদের ঈদের দিন, আল্লাহু আকবার, এই আরাফাত দিনে হাজিরা আল্লাহর কাছে কি চাওয়া চায়, কি কাঁদা কাঁদে, অবশ্য সবাই যাদের রক্ত কঠিন তারা কি চাইবে, তারা কি কাঁদবে, যারা মনে করেছে আমরা সব পেয়ে গেছি তারা কি চাইবে না, কি আর চাইব হুজুর, পাঁচতলা বিল্ডিং আছে, পাঁচখানা গাড়ি আছে, হ্যাঁ পাঁচখানা দোকান আছে, আর কি চাইব, এরকম অনেকে বলে, বলতো বিল্ডিং গুলো থাকবে কিনা, গাড়ি গুলো থাকবে কিনা, তারপর তুমি কবর আজাদ থেকে পানাম পেয়েছো কিনা, জাহান্নাম থেকে মুক্তি পেয়েছো কিনা, এগুলো যাবে না, এগুলো তো পরের কথা, আল্লাহ কারিম, তা আল্লাহ কারিম তো বলেন আজকের কারামত দেখে নাও, আল্লাহ আল্লাহ তো আজকে কারাম দেবেন, আজকে এত গুনাহ খাতা মাফ করবেন, সে কথা পরে বলছি। মন কথা হাজির ঈদের দিন আরাফা কোরবানি ও তাশরিকের দিন সমূহ হলো আহলে ইসলাম আমাদের ঈদ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো পান ভোজনের দিন। ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত করা হয়, তিনি উক্ত জবাবে বলেছেন, ওই আয়াত জুমার দিন এবং আরাফা দিন অবতীর্ণ হয়েছে, দুটি আমাদের ঈদের দিন, আলহামদুলিল্লাহ আল্লাহ এদিনে কসম খেয়েছেন, আরাফা দিনে কসম খেয়েছেন, মহান সত্তা মহা বিষ্ণু কসম খান, ইয়াউমে মাশহুদ ওয়াল ইয়াউমে মাশহুদ, ইয়াউমে মাশহুদ মানে হচ্ছে আরাফা দিন, অতএব এই দিনের কসম খেয়েছেন, এই হলো সেই দিন যেদিনে মহান স্রষ্টা আদম সন্তানের নিকট অঙ্গীকার গ্রহণ করেছেন, বলা হয় যেদিনে আল্লাহ তাআলা আদম সন্তানের কাছে অঙ্গীকার গ্রহণ করেন, কি অঙ্গীকার, আলাস্তু বিরব্বিকুম, ওই যে কোন জগতে আমাদের জগৎ কটা বলতে পারেন, যে দাদা আপনার বয়স কত, আমার বয়স কত, সমান নাকি পার্থক্য আছে, পার্থক্য আছে, আসলে কি পার্থক্য আছে, এক সঙ্গেই সবারই সৃষ্টি, সবারই প্রভু, আমার আমি যে এক সঙ্গে আপনার সঙ্গে ওই নূহ আলাইহিস সালামের সঙ্গে সৃষ্টি হয়েছি, নূহ আলাইহিস সালামের যত বয়স আপনার বয়স তত, একসঙ্গে সৃষ্টি হয়েছে, তো রূহ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম সন্তানের কাছে ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছেন, আবাস্তু রব্বিকুম কালু বালা, এই অঙ্গীকার আমাদের সব এক বাক্যে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব, কিন্তু দুনিয়াতে এসে সে কথা কেন মনে থাকে, জগৎ পার হয়ে আরেক জগতে এসেছি, এই জগতের কথা সেই জগতের কথা কি মনে থাকে, ভুলে গেছে। বলা হয় যে এই অঙ্গীকার নামার দিনটা কোন দিন, আরাফাতের দিন ছিল। এদিন হলো পাপ রাশি মাফ হওয়ার দিন, দোজখ থেকে মুক্তি লাভের দিন। হাজিরা ওই যে পাপ রাশি মাফ, আল্লাহ তাআলা মাফ করে দেন। এদিনে মহান প্রতিপালক আরাফায় অবস্থানরত হাজিদেরকে নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করেন। আরাফাতে অবস্থানরত হাজিদেরকে নিয়ে হাত তুলে আল্লাহর কাছে কানাকাটি করছে, আল্লাহ আরাফাত দিনে সর্বশ্রেষ্ঠ দোয়া জানেন হাজি সাহেবরা? আরাফাত দিনে সর্বশ্রেষ্ঠ দোয়া কি? নবীরা যে সমস্ত দোয়া বলেছেন সব থেকে শ্রেষ্ঠ দোয়া কি? খায়রুদ দোয়াই বা আফজালুদ দোয়াই দোয়া ও ইয়াউমি আরাফা ও খায়রু মা কুনতু আনা ওয়ান নাবিয়্যু। সব থেকে শ্রেষ্ঠ দোয়া যে নবীরা বলেছেন আরাফাতের দোয়া। এখানে দোয়া মানে প্রার্থনা নয়, দোয়া মানে সে কি কি সেটা আপনারা হজ করেননি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন কোন বর্ণনা এই ওয়াইনে পড়তে আছে, কিন্তু মেন তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি। সবাই জানে এই দোয়াটা, সবাই জানে, কিন্তু এই দোয়াতে শ্রেষ্ঠ দোয়া সবাই জানে না। এই দিন হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ তাআলা বান্দাদেরকে নিয়ে হাজিদেরকে নিয়ে গর্ব করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিন ছাড়া এমন কোন দিন নেই যাতে আল্লাহ বান্দাকে অধিক অধিক দোজখ থেকে মুক্ত করে থাকেন। তিনি ওই দিনে নিকটবর্তী হন, কোথায় বান্দার নিকটবর্তী হন এবং তাদেরকে নিয়ে ফেরেশতাগণকে নিকট গর্ব করেন। ফেরেশতাকে বলা ওরা কি চায়? কি চায়? ওরা ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা চায়। আল্লাহ আরাফাত দিন বিকালে আরাফাতওয়ালাদের নিয়ে আসমানি ফেরেশতাদের নিকট গর্ব করেন। তিনি তাদেরকে বলেন আমার বান্দাদেরকে দেখো আমার নিকট তারা এসেছে শুআতান গুবরান। আমার নিকট এসেছে কিভাবে? শুআতান গুবরান, ধুলিমলিন আলু থালু বেশে, দুটো কাপড় পরেছে যে কাপড় কাপুনের মতো। আল্লাহ, এত 40 লাখ মানুষ এক রকম ড্রেস এক রকম কাপড়, মহিলাদের মহিলাদের ড্রেস আলাদা, 40 লাখের সবাই ড্রেস সমান, মহিলাদের কথা আলাদা, এক রকম সাদা কাপড় পরে এক ভাষাতে, শুধু কি ভাষা? আরবি ভাষা। এক ভাষাতে তারা আমার কাছে চাচ্ছে, অবশ্য প্রার্থনা অন্য ভাষাতে করা যায়, প্রার্থনা যখন করবেন যদি কোনো আল্লাহ নবী প্রার্থনা না জানেন, দোয়া না জানেন আরবিতে, তো আপনি নিজের ভাষাতে করবেন, কি করবেন? আল্লাহ বলেন এরা ধুলি মলিন ও আলু ছালু রুক্ষকে সে উপস্থিত হয়েছে। কেশ যেহেতু সাবান নাইনি, শ্যাম্পু নাইনি, এমনিতে ধুলো হজে যাত্রাকালীন অবস্থা দেখেছেন কত ধুলো উড়ে, আর ওই যে কাপড়, ওই কাপড়েরই গুলো গুলো কিভাবে লেগে গায়ে দেখেছেন চিপ ধরে যায় ছোট তুলো গুলো। তো এই অবস্থায় আমার কাছে এসেছে এদেরকে নিয়ে আল্লাহ গর্ব করেন। এরা হচ্ছে আল্লাহর মেহমান, এরা হচ্ছে আল্লাহর খাস মেহমান। এই দিনকে সুযোগ হিসাবে ব্যবহার করুন, এই দিনটি সকল সময় এবারে মশগুল থাকবে। আমাদের দিনে একটু খেয়াল রাখবেন, অন্যান্য রাতের মতো এই রাতে নামাজ পড়ুন এবং দিনে নানা প্রকার ইবাদত করুন। সাংসারিক কর্মব্যস্ততা অন্য দিনের জন্য পিছিয়ে দিন, এ দিনে রোজা রাখুন। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনের প্রতি অতি যত্নবান হতে অতিরিক্ত বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছেন, এ দিনে রোজা রাখার বিশেষ মাহাত্ম বর্ণনা করেছেন তিনি। এ সম্পর্কে জিজ্ঞাসিত হলে তিনি বলেছেন এ দিনের রোজা গত ও আগামী বছরের গুণা এক তোলা, গত এক বছর আগামী এক বছরের গুণা মোচন করে দেন। এই দিনে বেশি বেশি দোয়া করুন। এই দিনে শ্রেষ্ঠ দোয়া সম্পর্কে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দান খায়রাত পারলে দান খায়রাত করে দিন, অন্যান্য নেক আমল করতে প্রয়াস হন, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন যেন আমরা এই দিনগুলোকে, বাকি কটা দিন আছে, যেন সেইভাবে পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন। বাকি তাহলে কোরবানি, কোরবানি যারা করবেন এই কোরবানি হয়তো অনেকে এখানে দিচ্ছেন, অনেকে দিচ্ছেন বাড়িতে বা দেশে। কোরবানি সব থেকে শ্রেষ্ঠ কোরবানি হলো ছাগল অথবা ভেড়া দান করা। আপনি আপনার পরিবারের তরফ থেকে একটা ছাগল দেন অথবা ভেড়া দেন। আর যদি গোশত খাওয়ার নিয়ম থাকে তাহলে গরু দেন। নিয়ম যদি পালাতে পারেন, সামলাতে পারেন, তাহলে গরুদের সমস্যা নেই, কিন্তু নিয়ম যেন গোশত খাওয়া না। কারণ আপনি ভালো থেকে পেছনে আসছেন, মানে যে জিনিসটা ভালো সেটা না করে মানে তার থেকে তুলনামূলক ভালোটা করছেন, তুলনামূলক কম ভালোটা করছেন। সব থেকে ভালো তো ছাগল দেওয়া, আর তার থেকে তুলনামূলক অল্প ভালো কি গরু দেওয়া। তো আপনি গরু দিচ্ছেন কেন? নিয়মটা কি গোশত খাবো না খাওয়াবো? যদি খাওয়া না নিয়ম থাকে প্রয়োজন বেশি করে খেতে পারবে, আলাদা কথা। ভালো নিয়ত হল যে পাঁচটা গরিব মানুষ আছে গ্রামে আশেপাশে, তাদেরকে খাওয়াবো একটা গরু দিই, আর যদি পারেন তো একটা ছাগল দেন। আর একটা যদি আপনাকে আল্লাহ মাল দিয়েছেন, তাহলে ওই মানে ড্রট খাসি কিনতে গিয়ে ওই টিভিতে নাম নেওয়া, পত্র পত্রিকায় নাম নিতে, এই নাম নেবেই হলে সর্বনাশ। নাম নিতে যারা যাবে তাদের সব পাবা। তারা ছাগল দেন, আল্লাহুম্মা আমিনি অমিন আহলে বাইতি বলবেন, আর সবাইকে সবে আপনার মৃত বাপ থাকে, দাদা থাকে, মা থাকে, বাড়ি থাকে, আপনি আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবে সবে শরীর হয়ে যাবে। আল্লাহুম্মা আমিনি অমিন আহলে বাইতি। গরু কোরবানি যদি দেন, যদি আপনি পুরো গরু গোটা গরু না দিতে পারেন তাহলে ভাগা ভাগি করেন, একটা গরুতে পাঁচজন ভাগ করা যাবে, সাতজন ঊর্ধ্বপক্ষে সাতজন, সাতের বেশি পাবে না। কিন্তু ছজন করা যাবে কি যাবে না? হ্যাঁ হ্যাঁ, ঊর্ধ্বপক্ষে ছজন সাতজন, কিন্তু কেউ বলে একটা গরুতে ছজন ভাগ করবো, সাত তিনজন করবো, চারজন করবো, পাঁচজন করবো, মানুষ কি, কিন্তু বেশি সাতের বেশি হবে না, সাতের কম হবে। একা দিতে পারে একটা, দুজনও দিতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারলো? সাত ভাগের ভাগ সাতটা ফ্যামিলি দিতে পারে। যেমন একটা ছাগল একটা ফ্যামিলির তরফ থেকে যথেষ্ট হয়, গরুর এক ভাগ কোরবানি একটা ফ্যামিলি থেকে যথেষ্ট। নিয়ত করতে হবে, কিন্তু একজনের নামে দেয় তো একজনের নামেই হবে, কিন্তু নিয়ত করলে বাড়ির গার্জন যখন নিয়ত করবে আমার ফ্যামিলির তরফ থেকে সবারই তরফ থেকে হবে। কিছু চালাক মানুষ আছে, তারা